الله أكبر الله أكبر والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد قال المؤلف رحمه الله الترغيب في الصلاة مطلقا وفضل الركوع والسجود والخشوع স্বাভাবিক ভাবে সাধারণত সালাত আদায়ের জন্য উৎসাহ প্রদান রুকু সিজদা আর খুশু হুজু বিনয় নম্রতার ফজিলত عن ابي مالك الاشعري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الايمان صلاه الفضيله ركوع سجده خشوع بناء امره الفضيله ابو مالك الاشعري ولنا الرسول صلى الله عليه وسلم বলেছেন الطهور شطر الايمان পবিত্রতা ইমানের অর্ধেক পবিত্রতা ইমানের অর্ধেক আলহামদুলিল্লাহ তামলাউল মিজান আলহামদুলিল্লাহ মিজান ভরে দে মানে এরকম ফজিলা এত মর্যাদা আর এত সওয়াব আলহামদুলিল্লাহ বলা মিজানের পাল্লা ভরে যায় সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ তামলাআন আও তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই দুইটা বললে আসমান জমিনের মধ্যবর্তী সময় বা মধ্যবর্তী স্থান ভরে যায় ওয়াসসালাতু নূর সালাত নূর আলো আর বাস্তবই আলো সালাত আদায় করলে যারা সালাত আদায় করে চেহারার মধ্যে নূর থাকে ওয়াসসাদাকাতু বুরহান সাদাকা বুরহান অকট প্রমাণ ওয়াসসবরু দিয়া সবর হলো দিয়া তেজ দীপ্ত আলো এমন আলো যার মধ্যে তেজস্ক্রিয়তা রয়েছে তাই সূর্যের আলো এটা হচ্ছে দিয়া ও সবর দিয়া কারণ সবর কষ্ট তো এই জন্য বলা হয়েছে দিয়া সাধারণ নূর বলা হয়নি সাধারণ আলো বলা হয়নি কারণ সবর সবাই করতে পারে না তো দরজায় আসবেন একটু সবর এসেই তাড়াতাড়ি চলে যাওয়ার মতো তাড়াহুড়া করা উচিত না আসলেন দিনই ধরছে পাঁচ মিনিট লেট বলে মুশকিল হয়ে গেছে আর এই ক্লাসে কোনো লেট নেই সবে মিলিয়ে গুলটা বুঝতে পারছেন সব সময় সে আসে ধর শুরু হয় তারপরে অনেক দিন যাব ও সবরু দিয়া ওয়াল কোরআন হুজ্জাতুন লাকা ও আলাইকা কোরআন তোমার পক্ষে সাক্ষী হবে কিংবা বিপক্ষে সাক্ষী হবে আর ক্লাসে বসলে মনোযোগ সহকারে শোনা দরকার কি আলোচনা হচ্ছে এমনি আসবেন আর যাবেন এরকম যেন না হয় একটু উপকৃত হওয়ার চেষ্টা করবেন যারাই আসেন বসেন মনোযোগ সহকারে বসবেন উপকৃত হওয়ার চেষ্টা করবেন আচ্ছা আসেন তাহারা উযু ছাড়া সালাত হয় না তাই বলা হয়েছে ইমানের অর্ধেক বুঝেছেন সালাতের অর্ধেক কারণ সালাতের ব্যবহার ইমানের উপর হয় আল্লাহ বলেছেন ওয়ামা কানাল্লাহু লিয়ুদিয়া ঈমানাকুম আল্লাহ তোমাদের ইমান নষ্ট করতে চায় না অর্থাৎ সালাত তাহারা ইমানের অর্ধেক ইমান তাহারা পবিত্রতা এর উপর ভিত্তি করে সালাতের, পবিত্রতা আছে সালাত হবে, পবিত্রতা নাই সালাত নাই। আত-তুহুরু শাতরুল ঈমান। والحمدللہ تملأ المیزان, আলহামদুলিল্লাহ আল্লাহর গুণগান বর্ণনা করা, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আলহামদুলিল্লাহ তামলা উল মিজান। মিজান মানে ওই মিজান, যে মিজান দ্বারা, যে পাল্লা দ্বারা মানুষের নেকি বদি গুনা খাতা সওয়াব মাপা হবে, ওইটি স্পষ্ট, কারণটাই আমরা জানি আসল মিজান, তাই না? আর নাইলে তো এখানে তো অনেক মিজান মজুদ, আরবি দেখছেন মিজান পাল্লা না, স্কেল মালুম, কিন্তু এই মিজান না। মিজান বলতে কোন মিজান, যে মিজান দিয়ে মানুষের সওয়াব আর গুনাহ মাপা হবে। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। আলহামদুলিল্লাহ, তাই আল্লাহর প্রশংসা বর্ণনা করুন বেশি করে, আলহামদুলিল্লাহ। وسبحان الله والحمد لله تملأان أو تملأ ما بين السماء والأرض. سبحان الله والحمد لله আকাশ জমিনের মধ্যবর্তী স্থান পরিপূর্ণ করে দেয়। তো চলতে ফিরতে সুবহান আল্লাহ, চলতে ফিরতে আলহামদুলিল্লাহ, হ্যাঁ আলহামদুলিল্লাহ, সুবহান আল্লাহ, وسبحان الله والحمد لله تملأان أو تملأ ما بين السماء والأرض. والصلاة نور, صلاة هو نور. قيامة الدين على بواجب جدي صلاة پوري دنيا تيو على صلاة ركران رب العالمين نجيب لچن إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. صلاة منوش كي أشتل كاج شريط بردي كاج تكي دوري ركه, তার মানে সালাত হলো আলো, সালাত যদি মানুষ পড়ে তাহলে তার সামনে যেটা খারাপ কাজ ওটাকে খারাপ হিসাবে তার সামনে আসবে, আর ভালো কাজ যেটা ভালো হিসাবে আসবে, তাই সালাত হচ্ছে আলো, স্পষ্ট কিনা? আর সালাত নূর, সালাত আদায় করবেন। ওয়াসাদাকাতু বুরহান, সাদাকা বুরহান, বুরহান বলেছেন মানে অকট্ট প্রমাণ, কতই দলিল। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সাদাকাতু তুতফিউল খাতিয়া, সাদাকা ওইভাবে গুনাহ নিবিয়ে দেয় যেভাবে পানি আগুন নিবিয়ে দেয়। তাই যে কোনো জায়গায় আগুন লাগলে কোন জিনিস ব্যবহার করে? পানি। সুবহানাল্লাহ বিহামদিহি। ওয়াস-সাদাকাতু বুরহান, ওয়াস-সাবরু দিয়া, আর সবর হলো দিয়া। সবর আলো, এটা আরো মজবুত আলো। সালাতের ক্ষেত্রে বলছেন নূর, এমন আলো যার মধ্যে নম্রতা পাওয়া যায়, সালাত নূর। আর সবর দিয়া, সবর কষ্ট সবাই সহ্য করতে পারে না, এই জন্য আপনারা এখানে বসেন 10 মিনিট 15 মিনিট, কেউ যদি আগে আসে আলহামদুলিল্লাহ বারাকা, তাড়াহুড়া করতে নাই, যারা আগে আসবেন বসবেন ধৈর্য সহকারে, কারণ আল আজালাতু মিনাশ শাইতান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাড়াহুড়া হচ্ছে শয়তানি কাজ। বসেন ধৈর্য সহকারে, মসজিদে গেলেন ইমাম যদি লেট করে 5 মিনিট, হ্যাঁ তাড়াহুড়া করতে নাই। নবী কি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষ যতক্ষণ পর্যন্ত সালাতের অপেক্ষায় থাকবে তার আমল নামায় সালাত লিখতে থাকে, মানে ফেরেশতা তখন লিখতে থাকে। তো আপনি আগে এসেছেন ক্লাস আলহামদুলিল্লাহ, তো তালেব হয়ে রইল, সামনে 2-3 জন নিয়ে ক্লাস, এটা কিরকম হয়? যেহেতু এটা সাপ্তাহিক দর্শ, একটু সবর করতে হয়, অবস্থার পরিপ্রেক্ষিতে ফতোয়া হয়, বলবেন না অমুক আর তুমুক, আল্লাহ তোমাকেও দিয়েছে বুঝ, আলহামদুলিল্লাহ বুঝ দিয়েছেন আপনাকে, যেন মানুষ উপকৃত হয় সেদিকে আপনাকে খেয়াল করতে হবে। ওয়াস-সাবরু দিয়া, সবর, সবর 3 ক্ষেত্রে হয়, আল্লাহর নির্দেশ পালনে সবল। ইয়াদ রাখবেন আল্লাহর নির্দেশ পালনে সবল, আল্লাহ নির্দেশ দিয়ে সালাত পড়ো। তো আপনার যদি সবল না থাকে সালাত পড়বেন? অল্লাহ মুশকিল ওখানে যেতে, হ্যাঁ এই সেই লাজিম সবল। আরেকটা সবর, আল্লাহর নাফরমানি থেকে বাঁচার জন্য সবর। সবর না থাকলে বাঁচতে পারবেন না। আচ্ছা এমনি ভাবে সবর একটু নির্দেশ পালনে, ওয়াজিব ফরাইজ ওগুলো পালনে, এমনি ভাবে আপনি যদি মনে করেন আপনি হালকা একটা ভালো কাজ করবেন, এই কাজ করার জন্য আমাকে সবর করতে হবে, সবর করা উচিত কিনা? আপনি সবর করলেন না, ইয়াল্লাহ ক্লাসে আসবো না, তো কি হবে? আপনারই ক্ষতি হবে, ক্ষতিটা আপনারই হবে। সবর, প্রত্যেকটি কাজে সবর। খাবার খাবেন সবর, তাড়াহুড়ো করে খাবেন না, প্রশান্তির সাথে খাবেন। খাবারও একটা নিয়ম আছে, ভুবি উঁট হচ্ছেন না ভুই মুরুগ, তো সবর লাগে কিনা? এই জন্য আসবর, শুধু আল্লাহ রসুল এমনি বলেননি, আসবর দিয়া কোরআনের ক্লাসে আসবেন মুশকিলে, বাইরে বলে টাইম নেই, বাইরে এমনি চক্কর দে আর নয় ওই ইয়ে নিয়ে টিপে, আর নয় পাত্তা খেলে, সত্য না মিথ্যা বলেন তো? আর এমনি এসে এখানে বসে আধা ঘন্টা বললাম মুশকিলে বসতেইলে আসলেন আর গেলেন খাবার খেলেন। এই জন্য যারা আগে আসেন একটু আগে আসার চেষ্টা করুন, মানে যারা ক্লাসে আসেন একটু আগে আসার চেষ্টা করুন। কি বলেন ইনশাআল্লাহ? এতে এখন যারা এসেছেন দেখছেন কত সময়, প্রত্যেকেই চেষ্টা করি আগে, তাহলে আমাদের কাজটাও ভালো হবে, কাজটাও শেষ হবে, ক্লাসটাও শেষ হবে আগে। কিন্তু কেউ যেন এই নিয়ে না আসে তাড়াতাড়ি কেন শেষ হয় না, তাহলে আপনি কোনো উপকৃতই হবে হবেন না, আস্তাগফিরুল্লাহ আলাযীম। এটা যদি হয় হাল্লি ইয়াল্লা তোর ক্লাস কি, আপনি আসবেন দিন শিখার জন্য, সময় আর কত সময়, আধা ঘন্টা এক ঘন্টা সাহ, এর থেকে আর বেশি না। গত সপ্তাহে আমি গেছি, আমি লেট করেছি গত সপ্তাহে, তবু গিয়ে দেখেছি প্রায় এক ঘন্টা মজুদ বাসায় যাওয়ার পরে, কথা বুঝতে পারছেন? কারণ আমার কাছে টাইম আছে। ওয়াসবরু দিয়া সবর জরুরি। আরেকটা সবর, যদি আল্লাহর পক্ষ থেকে কোনো মুসিবত এসে যায়, মুসিবা সবর, এটা বুঝি না, যেমন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে সবর করবেন কিনা? যদি মানুষ হায় উদাস করে কোনো সব নেই, আস্তাগফিরুল্লাহ আলাযীম। আর না হয় অ্যাক্সিডেন্ট হয়েছে অথবা কোনো রকমের বিপদ এসছে, ইয়া রব উদ্ধার করো, হ্যাঁ আর সবর, এর মধ্যে হচ্ছে সবর। الذين اذا اصابتهم مصيبه قالوا انا لله وانا اليه راجعون, যারা ভালো লোক বিপদাক্রান্ত হলে তারা বলে انا لله وانا اليه راجعون, আমরা আল্লাহরই এবং আল্লাহর দিকে আমরা ফিরে যাব। اولئك عليهم صلوات من ربهم ورحمه, এদের উপর আল্লাহর পক্ষ থেকে রহমত আর শান্তি নাযিল হতে থাকে, আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুণগান বর্ণনা করেন, উলাইকা আলাইহিম সলাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, আর এরাই হলো হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ। তো আপনারা বুঝতে পারলেন, আমাদের আমরা বাংলাদেশি সবর কম, সত্য না মিথ্যা, কারণ ব্রেইনে কাজ করে বেশি, এই জন্য সবর করতে পারি না, ব্রেইনে কাজ করে বেশি সবর নেই। দিন শিখার জন্য একটু সময় বের করতে হয়, মন মানসিকতাও বের করতে হয়। আপনি যদি এখানে বসেন আলোচনা শুনেন কিন্তু আপনার মন এখানে নাই, আপনি কিছু বুঝবেন? কিছু মনে থাকবে? এমনি ভাবে ইমান বৃদ্ধি হবে না। ইমান বৃদ্ধি হবে ওই সময় আল্লাহর দিনের আলোচনা শুনলে, যখন আপনি মনোযোগ সহকারে শুনবেন, এমনি এদিকে তাহাচ্ছেন ওদিকে তাহাচ্ছেন হবে? তাই দর্শে আসার আগেই মোবাইলগুলো বন্ধ রাখবেন, গত রাতে আমার কাছে খুব খারাপ লেগেছে, ক্লাস শুরুর সাথে সাথেই মোবাইল, বুঝতে পারছেন, আসার আগেই মোবাইল বন্ধ, আর না সাউন্ড অফ করে রাখবেন, হ্যাঁ ওই যে ইভারেশনে রাখবেন, জরুরি বেশ জরুরি, নিচে গিয়ে কথা বলবেন, উপরে কথা বলবেন না, আদবের খেলাফ, বুঝছেন। আল্লাহ আপনাদের বুঝার তৌফিক দিন। সবর দিয়া সবর, তাহলে সবর হলো কয় প্রকার বলেছি? তিন প্রকার, আল্লাহর নির্দেশ পালনের সবর, আল্লাহর নাফরমানি থেকে বাঁচার জন্য সবর, আর আরেকটা যেটা আমরা বুঝি সাধারণত যদি বালা মুসিবত এসে যায় এই সময় কি করা? সবর করা। আর সবর দিয়া والقران حجه لك او عليك قران তোমার পক্ষে সাক্ষী হবে কিংবা বিপক্ষে সাক্ষী হবে। আমরা প্রত্যেক মুসলমান ঈমান রাখি আল্লাহর কালাম সত্য, সত্য কিনা? জি। কোরআন পড়েন কিনা? জি। হয়তো কেউ বলেন সারা কোরআন পড়ি না, আলহামদুলিল্লাহ পড়েন কিনা? জি। কুল হুয়াল্লাহ পড়েন? জি। কুল আউযু বিরাব্বিল ফালাক পড়েন? জি। কুল আউযু বিরাব্বিন নাস পড়েন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী সব কোরআনের তাফসীর। আল্লাহ বলেছেন আমি তোমার কাছে তোমার উপর কোরআন নাজিল করেছি এজন্য যেন তুমি স্পষ্ট ভাবে মানুষের সামনে কোরআনের ব্যাখ্যা পেশ করো। বলেন সুবহানাল্লাহ। ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইনা লিন-নাস মা নুজ্জিলা ইলাইহি। এবারে তুমি স্পষ্ট ভাবে ব্যাখ্যা করবে আর তারা কি করবে? ওয়ালা আল্লাহুম ইশ ইয়াতাফাক্কারুন, তারা অনুধাবন করে চিন্তা ভাবনা করবে। তো আপনারা যারা ক্লাসে আসেন একটু চিন্তা ভাবনা করবেন, মানুষের দিকে তাকাবেন না, ওই যায় ওই জয়লা, আপনি বুঝে শুনে চলবেন। বলেন ইনশাআল্লাহ, শুনেন এবং আমল করবেন, দেখিয়ে দিবেন আমাদের মধ্যে আনুগত্য রয়েছে, অমুক আর তমুক নাই। আপনারা দেখতে পাচ্ছেন আজ এত বৎসর জগৎ হজে যাচ্ছি, বিভিন্ন পাশাপাশি লোক, আল্লাহর শুকুর আর ফজল, প্রতি বছর আমাদের বাংলাদেশের মতো আনুগত্য পাওয়া যায় না কারোর মধ্যে, সত্য বললাম না মিথ্যা? তো আপনি আপনি নিজে মডেল হবেন, ওকে বলবেন আমাদেরকে দেখে, ওরা আমাদেরকে দেখে আদর্শ মনে করে, ওরা চলুক আমি কেন আরেকজনকে দেখে চলবো, ঠিক আছে কিনা? এরকম হবে স্পিরিট, নমনে নমন হবেন না। ওয়াল কুরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা, কুরআন তোমার পক্ষে সাক্ষী হবে আর না হয় বিপক্ষে সাক্ষী হবে। দিনে আলোচনা শুনলাম, আমলের যদি পরিবর্তন না করি, দুই চারটা আসলো আর ওদেরকে নিয়ে রায় এরকম হবে না। যারাই এই ক্লাসে আসে সবাই হক জানবো এবং হক মানবো আর হক প্রচার করবো, স্পষ্ট? আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা। এরপরে ওই যে এই অনুচ্ছেদের শিরোনাম সালাতের ফজিলত, রুকু সাজিদার ফজিলত, এই হাদিসের ব্যাখ্যা সম্পূর্ণ করে মানে হালকা পরে যাই, আসেন সালাতের ফজিলত। আন আবি যর রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা ফিস শিতা ওয়াল ওয়ারাকু ইয়াতাহাফাতু ফাআখাযা বিগুসনিন মিন শাজারাতিন ক্বাল ফাজআলা যালিকাল ওয়ারাক ইয়াতাহাফাত ফাকাল ইয়া আবা যর قلت لبيك يا رسول الله قال إن العبد المسلم ليصلي الصلاة يريد بها وجه الله فتهافت عنه ذنوبه كما يتهافت هذا الورق عن هذه الشجرة رواه أحمد بإسناد حسن الله الرسول صلى الله عليه وسلم شتاء شتاء بلده كي شتاء كان সীতা মানে শীতকাল, শীতকালে বের হলেন যখন গাছের পাতা ঝরে পড়ছে, শীতকালে গাছের পাতা ঝরে পড়ে নাকি? আপনাদের সবারই জানা আছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাছের একটা ডাল ধরলেন, হয়তো লাল তোর এরকম হয়তো একটু ঝাম আছে আর কি, এখানে নেই. فجعل ذلك الورق يتهافت তখন ওই পাতা পড়তে লাগলো. তখন আবু দরকে বললেন, আবু দর, আবু দর বললেন, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতো, তাই বললেন, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনার ডাকে আমি উপস্থিত. তখন বললেন, ইন্নাল আবদাল মুসলিমা লাইয়ুসাল্লি আস-সালাতা ইউরিদু বিহা ওয়াজহা আল্লাহ. মুসলিম বান্দা যখন সালাত আদায় করে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য, বলেন সুবহানাল্লাহ, এই জিনিসটা আসল. ইন্নাল আবদাল মুসলিম লাইয়ুসাল্লি আস-সালাতা ইউরিদু বিহা ওয়াজহা আল্লাহ. আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য যদি মুসলিম সালাত আদায় করে আর সালাত শুরু করে, فتهافت عنه ذنوبه كما يتهافت هذا الورق عن هذه الشجره. তখন যেভাবে এই গাছের শুকনো পাতাগুলি, শুকনো গাছের শুকনো পাতাগুলি যেভাবে এভাবে আমি নাড়া দেওয়ার কারণে ঝরে পড়েছে, ওইভাবে বান্দা, মুসলিম বান্দা যখন সালাত শুরু করে তখন তার গুনাহ খাতা ঝরে পড়ে. মাশাআল্লাহ তাবারাকাল্লাহ. গুনাহ মাফ করাবো আমরা, বলেন ইনশাআল্লাহ. আচ্ছা, আপনি এখানে এসেছেন, আপনার আমলনামা লেখা হচ্ছে কিনা? তাহলে কারো কথা শুনবেন না আপনি, আপনার দর্শের কথা শুনবেন? কারো কথা শুনবেন না নবীর ফরমান শুনবেন? কারো কথা শুনবেন না আল্লাহর কালাম শুনবেন? আর ইমানি স্পিড বাড়াবেন, বলেন ইনশাআল্লাহ তাআলা. আমরা সারা 19,000 মানুষের জন্য তথা সারা বিশ্বের মুসলমানদের জন্য আমরা মডেল হতে চাই, রবকে বলতে চাই, ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما. رب আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, যারা ভালো লোক তারা দোয়া করে, হে রব তুমি আমাদের জন্য আমাদের স্ত্রীদেরকে, আমাদের সন্তানদেরকে, আমাদের স্ত্রীদেরকে তুমি আমাদের চোখের শীতল বানাও, এবং তুমি আমাদের সকলকে তোমার মুত্তাকিন বান্দা যারা তাদের জন্য, তাদের জন্য নেতা হিসাবে তুমি কবুল করে নাও. ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা. তাহলে শুধু বসলে হবে না, ভিজা ইমানদার হলে হবে না, সবল ইমানদার হতে হবে. ওরা বলে এদিকে যাও, এদিকে যাও, এরকম হবে না. আল্লাহ পাক আমাকে বুঝ দিয়েছে, আল্লাহ আমাকে ইলম দিয়েছে, আমি সেই ইলমের আলো নিয়ে অগ্রসর হব, মানুষের কথা আমি কর্ণপাত করব না, আমি দেখব আমার আল্লাহর কালাম কোন জায়গায়, আমি দেখব আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোন জায়গায়. সত্য না মিথ্যা? সবাই একমত, আল্লাহ কবুল করুন. দেখছেন, বান্দা যখন সালাত শুরু করে গুনাহ খাতা জড়ে পড়ে. আচ্ছা, যখন আপনি জিকরুল্লাহর মজলিসে অংশগ্রহণ করবেন তখন আপনার কি গুনাহ মাফ হবে না? এই জিকরুল্লাহর মজলিসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রব্বুল আলামিনের কিছু সংখ্যক ফেরেশতা এমন আছেন, তাদের কাজই হচ্ছে এটা, আল্লাহর জিকিরের মজলিস কোন জায়গায়, যখন এই ফেরেশতা, এক ফেরেশতা দেখলেন এখানে মজুদ আল্লাহর জিকিরের মজলিস, তখন এক ফেরেশতা আরেক ফেরেশতাকে দেখে বলেন, হালুম্মইলা হাজাতিকুম, হালুম্মইলা হাজাতিকুম, তোমরা তোমাদের প্রয়োজনের দিকে এসে যাও, তোমাদের লক্ষ্যবস্তু বা তোমাদের যে আসল উদ্দেশ্য ছিল তা পেয়ে গেছো, এসে যাও, এসে যাও, এসে যাও। ফেরেশতাগণ আলাইহিমুসসালাম এক ফেরেশতা আরেক ফেরেশতাদের উপর এরকম এই মজলিসকে ঘেরাও করে বসেন, একদম আকাশ পর্যন্ত তাদের লাইন পৌঁছে যায়। কি বলেন, আপনাদের ইজ্জত কম না বেশি? আর যদি ঘরে বসে এরকম টিপেন কি অবস্থা হবে? পাত্তা খেলেন তো কি অবস্থা হবে? গিবত করলে কি অবস্থা হবে? এখানে যদি 10 মিনিট বেশি হয়ে যায় এটা আপনার আমলনামায় থাকবে, কিয়ামতের দিন আপনি পাবেন ইনশাআল্লাহ। যারা আসে মুনাফিক পর্যায়ের লোক এরকম করে তাড়াহুড়া করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হক না বললে হয় না, রব বলেছেন, খেয়াল করেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনান নাসা ওয়া লা ইযকুরুনাল্লাহ ইল্লা ক্বালিলা মুযাবযাবিন বাইনা যালিকা লা ইলাহা উলা ওয়া লা ইলাহা উলা ওয়া মান ইয়ুদ্রিলিল্লাহু ফালান তাজিদ লাহু সাবিলা। মুনাফিক যারা, ওরা আল্লাহকে দুখা দেয়, আল্লাহ বলেন আমি তাদেরকে অবকাশ দিচ্ছি, উহাদিউহুম, ওরা কি করে, ওইরা কামু ইলাস সালা কামু কুসালা, যখন তারা সালাত পড়ে তখন অলস হয়ে সালাত পড়ে আর আল্লাহর জিকির করে না, তবে খুব অল্প, এটা হচ্ছে মুনাফিকের সালাত, যারা আল্লাহর জিকির করতে ভালো পায় না, অলসতা, অলস হয়ে আল্লাহর জিকিরের মজলিসে অংশগ্রহণ করে। আমরা মুনাফিক হব না, আমরা সত্যিকারের মুসলমান হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখলেন মুনাফিক কাকে বলে? আমি বলিনি, আমার রব বলেছেন, ওয়ালা ইয়াযকুরুন আল্লাহ ইল্লা কালিলা। মুনাফিক আল্লাহর জিকির অল্প করে। ইমান তাজা করতে হবে, বলেন ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ এখানে বসলে হবে না, যা শুনেন অপর পর্যন্ত পৌঁছাতে হবে, লোকজনকে ডেকে ডেকে ক্লাসে আনতে হবে। এই জমানা ফিতনা ফসাদের জমানা, দেখতে পাচ্ছেন নেট খুললেই কি অবস্থা, চলতে ফিরতে কি অবস্থা। আমরা সৌদিতে ভালো অবস্থানে আছি, তবু আমরা দেখতে পাচ্ছি এখানে কত ফিতনা মুসিবত রয়েছে। তাহলে বাংলাদেশে কি অবস্থা হবে? তাই কিছু সংখ্যক মানুষ অবশ্য অবশ্যই আল্লাহর শুকর গুজার বান্দা হতে হবে। আপনি চেষ্টা করবেন, রব যে বলেছেন কালিলুম মিন ইবাদিয়াস শাকুর, আমার শুকর গুজার বান্দা খুব কম, আপনি চেষ্টা করেন ওই সব শুকর গুজার বান্দা যাদের সংখ্যা খুব কম এদের অন্তর্ভুক্ত যেন আমি হই। আমার সময়টা আমি কাজে লাগাবো, ইনিম অর্জনের জন্য আসছি, মনোযোগ সহকারে সবর সহ সবর সহকারে আমি ইলিম অর্জন করব। এবং ইলিম আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা ভালো করে বুঝার চেষ্টা করব। লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। রব বলেছেন ওরা কি কুরআনের চিন্তা ভাবনা করে না, তাদাব্বুর করে না? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন। আল্লাহ তুমি আমাদের তৌফিক দান কর, আমিন, বুঝার তৌফিক দাও, আমিন। আসেন আরেকটা হাদিস শুনেন, রুকু সুজুদ। বলছেন আন মিউদান ইবনে আবি তালহা قال لقيت ثوبان مولى رسول الله صلى الله عليه وسلم فقلت اخبرني بعمل اعمله يدخلني الله به الجنه او قال قلت باحب الاعمال الى الله فسكت ثم سالته فسكت ثم سألته الثالثة فقال سألت عن ذلك رسول الله صلى الله عليه وسلم فقال عليك بكثرة السجود لله فإنك لا تسجد لله سجدة إلا رفعك الله بها درجة وحط بها عنك خطيئة رواه مسلم الترمذي والنسائي وابن ماجه سبحان الله معدان بن أبي طلحة ولن أمي الله الرسول صلى الله عليه وسلم المولى ভালো করে বুঝেন কি বলেছেন মৌলা। ওই কিছু মানুষ আছে ওই যে বলে অল্প বিদ্যা বলে না, মৌলা শব্দের অর্থ একটা দুইটা না, অনেক এক শব্দ। অল্প বুদ্ধা হয় অঙ্কের মতো হবেন না, বুঝছেন? কিছু জানে না বুঝে না বসলে গিয়ে দিল। এখানে দেখেন আমি বলিনি, মেদান বিন আবি তালহা বলছেন লাকীতু সাওবানা মৌলা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব জিনিস আমি নিজে বলি না, কারণ অনেকটা জিনিস ফিতনা ফসাদের সৃষ্টি হয়, আমি একটু দূরে থাকি। কিন্তু ওই এই কথাই সবসময় স্মরণ রাখবেন, অল্প বিদ্যা ভয়ঙ্কর। যত জ্ঞান অর্জন করবেন তত দেখবেন আল্লাহ কুছ ভি নেই হ্যায়, কিছুই নাই। রব নিজে বলেছে ওমা উতি তুমিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে খুব কম জ্ঞান দান করা হয়েছে। যত কিতাব পড়লেন, যত বই পুস্তক পড়লেন, ইবনে উসাইমিন আশরা সানাওয়াত মনে করেন রহমতুল্লাহ আলাই, উলামায়ে কেরাম মুহাদ্দিসিন ওদের কাছে বসেন, আল্লাহ যত বসেন তত নাই, কিছু নেই, কিসের বড়াই? তাই অল্প বিদ্যা ভয়ঙ্করের সাথে যাবেন না, বুঝছেন? একটু দূরে থাকবেন। যার পেট ভরা এত এরকম এরকম এরকম নড়াচড়া কর, কম করে কিছু নাই তো ইন্ন মিন্ন মিন্ন কলস ভরা কলস রাখার চেষ্টা করবেন, বুঝছেন? প্রশান্ত মহাসাগর হওয়ার চেষ্টা করবেন, রেশকিদা বঙ্গোপসাগর, বুঝতে পারছেন? পুকুর যেন গভীর হয়, এরকম না হয় কিদা কিছুদিন পরেই পানি নাই, গভীরতা অবলম্বন করার চেষ্টা করুন, আল্লাহ আমাদের তৌফিক দিন। আচ্ছা আসেন, বলছেন কি তো মোলা সম্পর্কে আমি ইয়ে করবো, আমি বলছি কিছু কিছু বুঝে না মোলা, শুধু একটু এক ব্যাপারে মোলা লাগিয়ে দেয়। দেখছেন আল্লাহ রসুল আসেন আর মোলা, এই মৌলা বলতে কোনটা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুক্তকৃত দাস। এখানে মৌলা বলতে কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুক্তকৃত দাস। লাকীতু সাওবান মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌলা মুক্তকৃত দাস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, ঠিক না? নবীর কৃত দাস, নবীর মুক্তকৃত দাস। তিনি বলছেন আমি তাকে বললাম আখবিরনি বিআমালিন আমালুহু ইউদখিলুনিল্লাহু বিহিল জান্নাহ, হে সাওবান তুমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবী, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মুক্তকৃত দাস, তুমি আমাকে এমন আমল বলে দাও যে আমল আমি যদি করি তাহলে এই আমলের বদলে আল্লাহ পাক আমাকে জান্নাতে দাখিল করবেন। আর আমাদের কাজ কি? দুনিয়া তো করবেনই, দুনিয়াকে ছেড়ে দেবো নাকি? যে বলে দুনিয়া নাই ভাই, ওটা হচ্ছে সুফু সুফি ভণ্ড, আর ভিতরে গিয়ে ঢুকেন তার মধ্যে দুনিয়া আরো বড় শয়তান। যারা বলে দুনিয়া নাই ভণ্ড, দুনিয়া থাকবে সাথে, কিন্তু অগ্রাধিকার দিবেন আখেরাতকে। দুনিয়ার জন্য দোয়া রব আমাদেরকে শিক্ষা দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সবচেয়ে বেশি দোয়া করতেন এটা এটা ছিল। আর আপনারা জানেন তোয়াফের অবস্থায় একই দোয়া সুন্নাহ স্পষ্ট, বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বিশেষভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে এই দোয়া প্রমাণিত, ঠিক না? আবার কোন জায়গায়? রুকনে ইমানি আর হাজরে আসওয়াদের মাঝে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। ওই যে আপনারা আসছেন, একটু নড়াচড়া হচ্ছে না, ইমান তাজা। তো আজকে যারা ক্লাসে আসবেন, আগামী সপ্তাহে আরো একজন একজন করে নিয়ে আসার চেষ্টা করবেন, কি বলেন? ইনশাল্লাহ একটু নড়া দিবেন, লোক সংখ্যা বাড়িয়ে দিব, সারা উনায়দায় ছড়িয়ে দিবেন। এমনি ভাবে শুরু উনায়দা কেন, আমাদের সেন্টারের কথা, ফেসবুক বেসবুক যা আছে আপনাদের, হ্যাঁ, ইউটিউব বিউটিউব অথবা ইনস্টাগ্রাম, যত নতুন নতুন প্রোগ্রাম সব প্রোগ্রামে আমাদের সেন্টারের কথা আপনারা প্রচার করুন, বুঝতে পাচ্ছেন? আমরা এই সেন্টারের মাধ্যমে উপকৃত হচ্ছি, দিনই লাইনে উপকৃত হচ্ছি। দুনিয়া আসল জিনিস না দিন, কেউ যদি দুনিয়া লাইনে উপকৃত হয় আলহামদুলিল্লাহ, কিন্তু আসল কি জিনিস কোনটা? দিন। আপনারা খেয়াল করেন আল্লাহ আপনাদেরকে অনেক দিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। আপনারা এই সেন্টারে আসছেন, দর্শগাহে অংশগ্রহণ করছেন, দর্শগুলিতে অংশগ্রহণ করছেন, আপনারা এমনি বসে থাকবেন না, কামাই করেন, রবকে বলেন, দেখবেন আপনি যদি দিনই ক্ষেত্রে অগ্রসর হন, রব্বুল আলামিন আপনার কামাইয়ের মধ্যে বরকত দিবে। আচ্ছা হাদিসটা বলি, তিনি বললেন ওই মেদান যে হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মুক্তকৃত দাস, আপনি আমাকে বলে দিন একটি আমল, যে আমল আমি করব আর এর মাধ্যমে আল্লাহ পাক আমাকে জান্নাতে নিয়ে যাবে। তিনি বললেন আও কালা কুলতু বিআহাব্বিল আমাল ইলাল্লাহ, হয়তো আগে এটা বলেছেন বা এটা, আপনি আমাকে বলুন আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল কোনটি, কিংবা বলেছেন এমন আমল বলে দিন যে আমল করলে আমি কোথায় যাব, জান্নাতে যাব। তো বেটাই তো সমান ফাসাকাত, তখন তিনি চুপ থাকলেন। সুম্মা সাআলতুহু ফাসাকাত, আবার বলেছেন সাকাত। সুম্মা সাআলতুহু সালিতা, তৃতীয়বার বললাম, মানে এই প্রশ্ন কয়বার করলেন? তিনবার। তো আমাদের কিছু মানুষ আছে, ওই যে আগে বললাম তাড়াহুড়া সময়, আমাকে যেমন কোনো কোনো লোক আছে ওই হোয়াটসঅ্যাপে প্রশ্ন করে, হ্যাঁ যদি তার বেশ প্রয়োজন হয় তো আরেকবার প্রশ্ন করবে, অসুবিধা কি? হ্যাঁ আর এটা তো মনে করেন মানুষ তো, আমি তো শুধু হোয়াটসঅ্যাপ নিয়ে বসে থাকি না, আমার কাছে বেশ কয়েকশো লোক আছে আপাতত। তো তো কিন্তু আমি একবার করেছি, আরেকবার উত্তর পাইনি কি না, কারণ আমার তো কাজ শুধু এইটা না। তারপরে তুমি প্রশ্ন একটা করবে, কোনো কোনো সময় আছে জটিল প্রশ্ন, কোনো কোনো সময় প্রশ্ন আছে জটিল, আপনি যদি মুসলাম একটু কিতাব মোতালা অধ্যয়ন না করে দেন মুশকিল, ঠিক না? আমি এমনি বলে দিলেন, এমনি সাধারণ প্রশ্ন তো যেটা অসুবিধা নেই, যেটা ওইটা কোনো কোনো আছে প্রশ্ন, আমি মনে করেন আমি একজনের প্রশ্নের উত্তর দিলাম, কি ওইটা আর এখানে থাকে না, অনেক জায়গায় চলে যায়। তো কোনো কোনো মশালা আছে খেলাফি মশালা, বলছে অমুক এরকম বলেছেন অমুক, ওইটাই আমার বিরুদ্ধে আরেকজন বলেছে, এরকম আমি পেয়ে যাই আমার হোয়াটসঅ্যাপেই, তার বাইরে যাবেন কেন? আচ্ছা যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহ হেফাজত করুন। আমি বললাম কোনো কোনো মশালা ইখতিলাফি আছে, আমি বললাম এটা তুমি এখানে এরকম রাগারাগি করার কি আছে, মশালা খেলাফি আমি আমার যেটা বলেছি আমি ওইটা মনে করি, যে সাহ সাহ তোমার ওই আলিম বলে অসুবিধা কি, তো এ নিয়ে তো নাক গলাবার কি প্রয়োজন, উনি বলেছেন ও উনি বলে, ওই আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান, এই জন্যই জ্ঞানের প্রয়োজন, বুঝতে পারছেন? আমার আরো দুঃখ লাগে যখন আমি আমার ছাত্রদেরকে এমন প্রশ্ন করতে দেখবো যেটা কিছুই মানে সাধারণ মানুষ বুঝো, এটাও এরকম কোনো কোনো লোক প্রশ্ন করে, যেই হোক আসেন সামনে। তো তিনবার প্রশ্ন করলেন, তিনবার প্রশ্ন করার পর তিনি বললেন সাআলতু আন যালিকা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলাম। তখন তিনি বলেছেন আলাইকা বিকাসরাতি সুজুদি লিল্লাহ, তুমি বেশি বেশি করে আল্লাহকে সাজদা করো। সুবহানাল্লাহ, মানে আপনি যে জান্নাতে যাবেন কিরকম বেশি বেশি করে আল্লাহকে সাজদা করবেন। আচ্ছা, অন্য কাউকে সাজদা করা যায় না শুধু আল্লাহকে? সবাই একমত আল্লাহ দিলে, সবাই মুসলিম বলেন আলহামদুলিল্লাহ। গাছকে সাজদা করা যায় না, চন্দ্রকে সাজদা করা যায় না, সূর্যকে সাজদা করা যায় না, গরুকে সাজদা করা যায় না, কুমিরকে সাজদা করা যায় না, পানিকে সাজদা করা যায় না, আসমানকে সাজদা করা যায় না, মাটিকে সাজদা করা যায় না, কবরকে সাজদা করা যায় না, পীরকে সাজদা করা যায় না, বাবাকে সাজদা করা যায় না, দাদাকে সাজদা করা যায় না, কোন সৃষ্টিকে সাজদা করা যায় না, সাজদার উপযোগী একমাত্র রব্বুল আলামিন। আমি বলেছি না, আমার আল্লাহ বলেছে লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। তোমরা চন্দ্রকে সাজদা করবে না, সূর্যকে সাজদা করবে না, বরং সেই রব্বুল আলামিনকে সাজদা করবে যিনি এই সব সৃষ্টি সৃষ্টি করেছেন। তো কাকে সাজদা করবেন? খবরদার, বাবা দাদা নাই, এসে বলবেন না তো ও তো এরকম বলে, এটা তুমি বুঝেছ আলহামদুলিল্লাহ, আর কি ও এরকম বলে। আলাইকা বিকাসরাতি সুজুদি লিল্লাহ, তুমি বেশি বেশি করে আল্লাহকে সাজদা করবে। ফা ইন্নাকা লা তাসজুদু লিল্লাহি সাজদাতান ইল্লা রাফা'আকাল্লাহু বিহা দারাজাতান ওয়া হাত্তা বিহা আনকা খাতিয়াতান। কারণ তুমি যদি একটি সাজদা করো আল্লাহকে, তাহলে আল্লাহ এর বদলে তোমার একটি পদমর্যাদা বৃদ্ধি করে দিবেন আর তোমার একটি গুনাহ মাফ করে দিবেন। এই হাদিসটি সহিহ মুসলিমে আছে। পরে ইনশাআল্লাহ আরো এই হাদিস হয়েছে ব্যাপারে আগামী সপ্তাহে আলোচনা পেশ করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন বেশি বেশি করে সাজদা করার, কিন্তু অবশ্যই সাজদা করবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। আপনার নিজ পক্ষ থেকে সাজদা করলে হবে না, কি বলেন ইনশাআল্লাহ তাআলা? তাই এজন্যই আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে, এই দর্শে বেশি বেশি করে অংশগ্রহণ করতে হবে। আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, বুঝতে পারছেন? এই সুযোগকে আমরা মানে এই সুযোগকে যেন আমরা অবহেলায় না ফেলি, আমরা এই সুযোগকে কবুল করব অন্তরের অন্তস্তল থেকে আর আমল করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিন। আল্লাহ আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো। আল্লাহ আমাদের ইলম বাড়িয়ে দাও, ইলম বাড়িয়ে দাও। আল্লাহ আমাদের স্মরণ শক্তি বাড়িয়ে দাও, আল্লাহ আমাদের স্মরণ শক্তি বাড়িয়ে দাও। আল্লাহ আমাদের মধ্যে থেকে যারা অসুস্থ আছেন আল্লাহ তুমি তাদেরকে শিফা দাও, আল্লাহ আমাদের অসুস্থদের শিফা দাও। আল্লাহ আমাদের মধ্যে থেকে যারা ঋণী আছে আল্লাহ তাদের ঋণ পরিশোধ করার তৌফিক দাও। আল্লাহ আমাদের জানে মানে বরকত দাও, আমাদের কামার মধ্যে বরকত দাও। আল্লাহ আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো। আয় আল্লাহ সিরিয়া মুসলমানদের উপর রহম করো, আহলে সুন্নাহ ওয়াল জামাআতের মুসলমানদেরকে তুমি হেফাজত করো, সত্যিকারের মুওয়াহ্হিদ মুসলমানদের হেফাজত করো। আয় আল্লাহ জালিম মুশরিক বেদাতীদের অনিষ্ট থেকে আল্লাহ মুসলমানদেরকে হেফাজত করো, হকপন্থীদের হেফাজত করো। আয় আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করো, আখিরাতে কল্যাণ দান করো, জাহান্নাম থেকে নিজাত দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।